الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة গতদর্শে মৃতকে দাফন কার্য সম্পর্কে এবং তার সাথে সম্পৃক্ত বিষয়াদি সম্পর্কে আলোচনা হয়েছে। আজকেও সে বিষয়ে আলোচনা। বলছেন শেখ নাসিরউদ্দিন আল-বানী রহমাতুল্লাহ আলাইহি, ওয়ালা ইয়াজুযু আদ-দাফনু ফিল আহওয়ালিল আতিয়াতি ইল্লা লিযারুরা। পরবর্তীতে উল্লেখিত অবস্থাতে কয়েকটি অবস্থার কথা উল্লেখ করছেন। দাফন করা মৃতকে জায়েজ নয়, তবে অপারক অবস্থায়। বুঝতে পারছেন শিরোনাম? সামনে কয়েকটি বিষয়ের বা অবস্থার কথা উল্লেখ হচ্ছে, যেসব অবস্থায় বা যেসব সময়ে মৃতকে দাফন করা সহি না, সঠিক নয়, জায়েজ নয়। প্রথমে বলছেন আদ-দাফনু ফিল আওকাতি সালাসা, তিন সময়ে দাফন করা জায়েজ নয়। যেভাবে পূর্বে হাদিসটি উল্লেখ হয়েছে, উকবা বিন আমির কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকবা বিন আমির বলেন, থালাসু সাআতিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লিয়া ফীহিন্না, তিনটি সময়ে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করতে নিষেধ করতেন। তাহলে এই তিন সময়ে সালাত করা সহি না। আও আন নাকবুরু ফীহিন্না মাউতানা, কিংবা এই তিন সময়ে মৃতদেরকে কবরস্থ করব, এ থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে তিন সময়ে সাধারণ সালাত করা সহি না, সাধারণ, খেয়াল রাখবেন। আর এই তিন সময়ে মৃতকে দাফন করো সহি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই তিন সময়ে কোনটি? হিনা তাতলুউ আশ-শামসু বাযিগাতান হাত্তা তাউতাকা, যখন সূর্য উদিত হয়, সূর্য উঠছে, সূর্য উঠার সময় যতক্ষণ পর্যন্ত সে উপরে না উঠবে। বুঝতে পারছেন? এই জন্যই দেখেন আমাদের দেশে এখানে সব জায়গায় সূর্য ওঠার সময় লোকজন নিষেধ করে সালাত পড়তে, এটা প্রসিদ্ধ। আর এই সময় দাফন করা নিষেধ। আর আরেকটা, وحين يقوم قائم الظهيرة حتى تميل الشمس, সূর্য যখন মধ্যাকাশে আসে, যতক্ষণ পর্যন্ত সূর্য না ঢলবে ততক্ষণ পর্যন্ত সাধারণ সালাত করা নিষেধ আর মৃতকে দাফন করা নিষেধ। আচ্ছা, সূর্য ঢলার পরেই জোহরের সময় শুরু হয়। এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন জোহরের ওয়াক্তের সময়, আজকে যেমন 12:18 ছিল, তো ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে কোন কোন আলিম উল্লেখ করেছেন 7 মিনিট, আর কেউ একটু বেশি উল্লেখ করেন 7 মিনিট বা 10 মিনিট ওই জোহরের সময় হওয়ার পূর্বে নামাজ পড়তে নেই নিষেধ, সাধারণ সালাত। আমাদের লোকজন তো আর নেই সহজ পড়ার সময়ই পায় না, অনেক সময় বাংলা করে আস্তাগফিরুল্লাহ আলী মসজিদে প্রবেশ করে এদিক সেদিক তাকায়, যদি কেউ দেখে না তো বসে যায়। আপনারা দেখেছেন না? দেখেন নেই, আমি নিজে দেখছি। তার মধ্যে এই দুই সালাতের গুরুত্ব নেই, তাহলে সাধারণ সালাত পড়বে আর কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেইবা দুই রাকাত সালাত যদি আল্লাহর দরবারে আপনি আপনি আদায় করার কবুল হয়ে যায়, আপনি মারা যাওয়ার পর আপনার অনুভব হবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকেও বেশি উত্তম হবে আপনি যদি দুই রাকাত সালাত পড়তে পারেন আল্লাহর উদ্দেশ্যে। মারা দেওয়ার পর আপনি অনুমান করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি কবরের দিকে ইঙ্গিত করে বলেছেন, এই কবরের কবরবাসীর কাছে দুই রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। আচ্ছা, এখন যদি সালাত পড়ে হবে না মারা যাওয়ার আগে পড়তে হবে? মারা যাওয়ার পরে হবে নাকি? এটা এখন পড়ে যান, সম্পদ সঞ্চয় করে যাবে। আপনি শুধু সম্পদ, শুধু ফুরুস, ইয়া সম্পদ ইয়া সম্পদ, ফুরুস, পয়সা পয়সা কামাই করছেন কিন্তু শেষ হচ্ছে না, সম্পদও সঞ্চয় হচ্ছে না, ঠিক না? ঠিক পেট ভরে কত কামাই করলেন শেষ হবে? আখরাতের জন্য সঞ্চয় করে যান, ফায়দা হবে, বুঝছেন? ব্যাংকে রাখবেন, ব্যাংক ব্যালেন্স কত টাকা হচ্ছে সবাই আলহামদুলিল্লাহ। যাইতো ঠিক আছে, মানুষ যদি কামাই করে অসুবিধা কি? কিন্তু এই জন্য আপনি কি আখরাতকে ভুলে যাবেন? আখরাতকে ভুলতে নাকি? আখরাত হচ্ছে আসল, ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা, আখরাত হলো সর্বোত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেক সময় যে সময় সালাত পড়া নিষেধ, মৃতকে দাফন করা নিষেধ, যখন ওয়াহিনা তাযায়্যাফু আশ-শামসু লিল-গুরুবি হাত্তা তাগরুব, সূর্য যখন অস্ত যেতে লাগে, সূর্য অস্ত যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যাবে তো ওই সময় সালাত পড়া নিষেধ, মৃতকে দাফন করা নিষেধ। স্পষ্ট কিনা? এখানে উল্লেখ না করলে হয় না, হয়তো অনেকে বলে তাই আর মসজিদে গেলেও করবো না, ঠিক না? আলেমদের মতবিরোধ আছে, আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ফজরের সালাত পড়ার পর থেকে নিয়ে সূর্য না ওঠা পর্যন্ত, আর সূর্য যখন মধ্যে কাছে আসে দুপুরে, ওই সময় এই তিনটি সময়ে সালাত পড়া সহিহ কিনা, কিন্তু এ বিষয়ে ইখতিয়ার নেই। সাধারণ সালাত নিষেধ, সাধারণ সালাত আপনার মন চাইল দুই রেখাত নফল পড়বেন, এখন যদি পড়তে পারবেন কিনা? এখন পড়তে পারবেন, জোহরের পর, রাত্রে যে কোনো সময় মাগরিবের পর পর মন চাইল পড়বেন, কিন্তু আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ফজরের সালাত পড়া থেকে নিয়ে সূর্য না ওঠা পর্যন্ত, আর দুপুরে যখন সূর্য একদম আপনার মাথার উপরে আসে ওই সময় নিষেধ, সাধারণ সালাত পড়া। মতবিরোধ হচ্ছে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি? মতবিরোধ হল তাহিয়াতুল উযু পড়া যাবে কি? এক্ষেত্রে ইখতিলাফ। কিন্তু যখন আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ব্যাপারে বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকআতাইন, তোমাদের মধ্যে থেকে যে কেউ মসজিদে প্রবেশ করবে, যখন প্রবেশ করবে তখন যদি মসজিদে না বসে দুই রাকাত সালাত না পড়ে। হাদিসটি বুঝতে পারছেন? এই নির্দিষ্ট সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে, আর ওইটার সম্পর্ক সময়ের সাথে। যখন আমরা দেখব মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের হক, যখন আপনি প্রবেশ করবেন তো এই অবস্থায় এটা খাস, ওইটাও খাস হিসাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে আখাস, মসজিদের সাথে সম্পর্কিত হাদিসটি বেশ বেশি নির্দিষ্ট, বুঝা যাচ্ছে ওইটা হচ্ছে আম আর এটা হচ্ছে কি খাস। যখনই তুমি মসজিদে প্রবেশ করবে, যখন তুমি মসজিদে পড়বে বসবে মসজিদে প্রবেশ করবে, দুরাকাত সালাত না পড়ে মসজিদে বসবে না, এর দ্বারা বুঝা যাচ্ছে মসজিদে আপনি যখনই প্রবেশ করবেন তখনই প্রথমে দুরাকাত পড়বেন তারপর বসবেন। আরেকটা দেখেন তাহিয়াতুল মসজিদ, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বিলাল, তুমি আমাকে আমাকে বলো যে আমলটি তোমার কাছে সবচেয়ে বেশি আশাব্যঞ্জক, এটা কোন আমল তুমি বলো তো তোমার কাছে, কারণ আমি তোমাকে জান্নাতে আমার আগে আগে চলতে দেখেছি, আমি তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি, সুবহানাল্লাহ জান্নাতে চলছ, সবাই জান্নাতে যেতে চাই তো নাকি, যখন বলি তখন ইনশাআল্লাহ, কিন্তু কাজে কেন জিরো, কাজ না করলে জান্নাতে যাওয়া যাবে, বাংলাদেশ যেতে হলে আগে আগে টিকিট করতে হবে, এমনি ডাইরেক্ট চলে যাবেন ওখানে গেলে ভাই চলে যাবো নিয়ে যান দেওয়া যাবে এমন আমি যেতে পারবে, তাহলে কাজ করতে হবে। দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহু আমল করেছেন, আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে জান্নাতে দেখতে পেলাম, তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি, তুমি আমার আগে আগে শুনছো, বলো তো বিলাল কোন আমলটি তোমার নিকট সবচেয়ে বেশি আশাব্যঞ্জক ইসলামের মধ্যে তুমি করেছো বলো। বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ما احدثت الا توضأت وصليت ركعتين. يا الله رسول صلى الله عليه وسلم যখনই আমার ওযু নষ্ট হয় তখনই আমি ওযু করি আর দুই রাকাত সালাত পড়ি, সুবহানাল্লাহ, কথা বুঝেন, যখনই আমার ওযু নষ্ট হয় তখনই আমি ওযু করি আর দূরে সালাত পড়ি, কিরকম ব্যক্তি সে, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ওযু, আমাদের ওযু আসল করে নষ্ট হয় না, সঠিক না ঠিক, কেউ উত্তর দিচ্ছে না তো বোঝা যাবে মনে হচ্ছে, আমাদের আসল করে ওযু নষ্ট হয় কিনা, সবাই ইনসান তো ওযু নষ্ট হতে। আচ্ছা যখন সূর্য ঢলে তখন অস্ত হতে পারে, যখন সূর্য অস্ত যায় তখন অস্ত হতে পারে, যখন সূর্য উঠে তখন অস্ত হতে পারে। বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ যখনই আমার উযু নষ্ট হয় তখনই আমি কি করি, উযু করি আর দূরে কাছে সালাত পড়ি। আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল আমার আশা এ কারণেই আমি তোমাকে জান্নাতে দেখতে পেয়েছি, আমার আগে আগে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা গেল, তাহিয়াতুল উযু যে কোনো সময় পড়া যায়, যেটা স্পষ্ট এটা গ্রহণ করবেন না, স্পষ্ট অন্যদিকে যদি তাহিয়াতুল উযু যে কোনো সময় পড়া না যেত তাহলে আল্লাহ রসুল সাহায্য তাকে বলতেন হ্যাঁ ঠিকই আছে কিন্তু এই তিন সময় পড়ো না, কিন্তু বলতেন না, এটা আম কিন্তু এটা খাস হয়ে যাচ্ছে। তাই আর রেলিম বলেন হকিহীন, যেসব সলাতের কারণ রয়েছে ওইসব সলাত এইসব নিষিদ্ধ সময়েও পড়া যায়, যেমন তাহিয়াতুল উযু, যেমন আমরা আমাদের দেশে বলে দুখুলুল মসজিদ বলে কিনা, আর আরেকটা মানুষ যদি তওয়াফ করে মসজিদে হারামে, তওয়াফ করার পরে আমরা দুরকাত সালাত পড়ি কিনা, এইটা আমাদের কত সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, কিছুদিন পর পরে লোকজন উমরায় যায়, আমরা একদম সরাসরি মক্কায় না, আচ্ছা সৌদির বাইরেও না, সৌদি সীমানার ভিতরে যখন মন চায় তখনই উমরায় চলে যায় মানুষ আলহামদুলিল্লাহ। অনেক লোক আছে কোন রকম নমাজ সময় নমাজ নাই, শয়তান বয়তান না, এক মিনিট কিছুদিন পরপর উমরায় যায়। সুবহানাল্লাহ, একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে তার মনে কাবার প্রতি। আমরা আমাদের কাজ হচ্ছে আমরা বুঝাব ঠিক না, উমরা করে আসলে আর তুমি এসে বোঝার নমাজ নাই, সব উমরা শেষ, আমরা বলবো কি না, আমাদের কাজ হচ্ছে এটা বুঝানো। কিন্তু দেখ মানুষের মনে, মুসলমানের মনে যে কাবার প্রতি এমন একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে কি ও বলত শেতান তবু কিছুদিন পর পর পর পর ওই মক্কায় চলে গেল। বল সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের দোয়া, فجعل أفئدة أفئدة الناس تهوي إليهم يا رب মানুষের মন তুমি কাবার দিকে আকৃষ্ট করে দাও। তুমি দেখলেন পৃথিবীর যে কোনো জায়গায় আছে মুসলমান মন চায় একবার যেন কাবার শরীফ দেখি, সরাসরি মন চায় কিনা? আমরা তো অনেকবার দেখি, অনেকবার গেছি, হজও করেছি উমরাও করেছি ঠিক না, আপনারা করেননি? আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বেশিরভাগ করেছেন, হজও করেছেন উমরাও করেছেন। যদি কেউ না করে, আচ্ছা যারা উমরা করেন একটু হাত ধরুন, ঠিক হাত উমরা করেনি হাত ধরুন, ঠিকই প্রয়োজন করেন। এই বস তোমরা নতুন নাকি? নতুন বুঝলেই তোমরা উমরা করো, বুঝতে পেরেছ? এই সুযোগ জানো না কি হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানে কত মানুষ মজুদ, সবাই উমরা করে যারা নতুন দৃষ্টি উমরা করতে পারেনি, আল্লাহ এদেরকে তৌফিক দিন। এটা আমাদের জন্য একটা নিয়ামত। সৌদিতে এসে গেছেন আল্লাহ শুকর, যত তাড়াতাড়ি সম্ভব যারা হজ করেনি হজ করে নেবেন ফরজ, সেন্টারের সাথে যাওয়া কোনো ফরজ না, অথবা ফ্রি যাওয়া সব ফরজ না, নাউজুবিল্লাহ মিন দালিক। যদি আল্লাহ আপনাকে তৌফিক দেন আপনি কামাই করতে পারেন, 3-4 হাজার রিয়াল হজের জন্য ব্যয় করতে পারবেন না, এ তো বকিলের জীবন কেন? হজ আদায় করবেন, আপনার উপর যদি ফরজ হয় আরেকজনের কাছে গিয়ে মাগবেন না পয়সা, বুঝতে পারলেন? মনে রাখবেন বড় 4,000 রিয়াল যদি খরচ করো, 5,000 রিয়াল খরচ করো আল্লাহর পথে হজ, নিজের হজ খরচ আদায় করার জন্য, তোমার নিয়ে যদি খালিস হয় 5,000 পরিবর্তে হয়তো রব্বুল আলামিন 5 লাখ দিতে পারে। আল্লাহ কি দিচ্ছেন? আমাদের কম দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। ইমান পড়াও কি কি জানো, সেন্টার থেকে যারা যায় অনেকে আলহামদুলিল্লাহ সেন্টার থেকে ছাত্র হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, এখানে 10 দিচ্ছে সেন্টারের পক্ষ থেকে গিফট, কিন্তু কথা হচ্ছে ওদের ব্যাপারে হজের সময় আছে, কোন সময় অমুকের কাছে, কোন সময় অমুকের কাছে, কোন আলাদা হজে যাবো সইয়ে, এরকম করে কিনা মানুষ কার কাছে মাগবেন না? মাগবার মাগার জায়গা একটা আছে, চাওয়ার জায়গা একটা কোনটা? ওখানে চাও, দেখো রব রব দিবে ইনশাআল্লাহ তারা। যাই হোক, এই 3 সময়ে সাধারণ সালাত পড়া সহিহ, আর এই 3 সময়ে মৃতকে দাফন করো সহিহ না। কিন্তু যেসব সালাতের কারণ রয়েছে ওগুলি পড়া যায় এবং মাসনুন, যেভাবে আলোচনা গেল। আরেকটি সময়ে সালাত সলাপ নেই, মৃতকে দাফন করা ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসছে, তাহলেও রাত্রে। তো এইসব জায়গায় আমরা দেখতে পাই রাতে মানুষ দাফন করে না, বাই চান্স ঠিক না, সবাই আপনারা দেখতে পান দাফন করেন কোন সময় দিনে, সৌদিতেও দিনে, বাংলাদেশেও দিনে, বাকি দিনেই, রাত্রে কেউ আমি দাফন করতে দেখিনি, তবে বিশেষ প্রয়োজন হয় সেটা মনে। তো এখানে বলছেন রাত্রে দাপন করা নিষেধ, কারণ জাবির রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত أن النبي صلى الله عليه وسلم ذكر رجلا من أصحابه قبض فكفن في كفن غير طائل وقبر ليلا فزجر النبي صلى الله عليه وسلم أن يقبر الرجل بالليل حتى يصلى عليه إلا أن يضطر إنسان إلى ذلك أخرجه مسلم وغيره الله رسول صلى الله عليه وسلم তার এক সাহাবি সম্পর্কে আলোচনা করলেন, বললেন ওই সাহাবি মারা গেছেন, তারপরে লোকজন তাকে কাফন পরাল অসম্পূর্ণ, সম্পূর্ণ শরীর ঢাকে নিয়ে এরকম, আর তাকে রাত্রে দাফন করা হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ব্যক্তিকে যে রাত্রে দাফন করা হয়েছে আর সালাত পড়া হয়েছে এই জন্য তাকে এই জন্য ধমক দিবে, মানে তোমরা কেন এরকম করলে, রাত্রে কেন দাফন করলে, কথা বলছেন ধমক। তবে বলছেন ইল্লা আন ইয়ুত্তর ইনসান ইলা যালিক, তবে যদি রাত্রে দাফন করা যদি জরুরি মনে করে অপারক অবস্থায় তাহলে জায়েজ। এই হাদিসটি সহিহ মুসলিম এসেছে, আলেমদের মতবিরোধ আছে রাতে দাফন করা যায় কিনা, কারণ রাতে অনেক বা কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কে দাফন করা হয়েছে। এমনি ভাবে যেমন এখানে উল্লেখ করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুম এবং একদল সাহাবাদেরকে সর্বে সাহাবীদেরকে রাতে দাফন করা হয়েছে। ইনিভাবের পূর্বে আপনারা শুনেছেন একজন কালো মহিলা যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মসজিদ পরিষ্কার করতেন, ওই মহিলা যখন মারা গেলেন সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাকে রাতে দাফন করলেন। এর পূর্বে আলোচনা গেছে কিনা এক্ষেত্রে মুমতাজ, এসব হাদিস হয়েছে। তো শেখ নাসিরুদ্দিন আল-আলবানী বলছেন এগুলো সব হচ্ছে জরুরত বিশেষ কারণ, আমাদের সাধারণত রাতে দাফন করা সহি না, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। তো এরপরে তিনি আরো হাদিস পেশ করেন, একটা হাদিস পেশ করছেন ফাইন তরু নিদাবনি লাইলান জাযা ولو مع استعمال المصباح والنزول به في القبر لتسهيل عملية الدفن. والدليل حديث ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم أدخل رجلا قبره ليلا وأسرج في قبره، أخرج ابن ماجه والترمذي بأتم منه وقال حديث حسن، حديث حسن برهنكم جلي راتي دفن قرى جغري فارغ জরুরত বসত, জরুরত বলতে আমরা যেরকম সাধারণ জরুরত একটা নাই, অপারগত অবস্থায়, অপারগতা অবস্থায় এটাকে বলা আরবি থেকে জরুরত, তাহলে রাতে দাফন করা জায়েজ। যদি ওই সময় প্রয়োজন হয় লাইটে আবার তাহলে লাইট চালাতে পারে, এছাড়া বুঝে গেল খবর লাইটে আবার প্রয়োজন নেই, ঠিক না? দাফন কার্যের জন্য যেহেতু এখন প্রয়োজন তাই লাইট চালাচ্ছে, এখানে মাঝে মধ্যে রাতে দাফন করা হয় তো ঈদের বেলা আলাদা করে লাইট আনা মাঝে মধ্যে, কিন্তু সাধারণত রাতে দাফন করা হয় না, বেশিরভাগ মাঝে মধ্যে এরকম করা হয়। কারণ এক্ষেত্রে হাজির বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস কর্তৃক বর্ণিত রেওয়ায়েত আছে, তিনি বলেছেন أن رسول الله صلى الله عليه وسلم أدخل رجلا قبره ليلا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে রাতে কবরে দাখিল করালেন, ও আসরাজা ফি কবরিহি, আর তার কবরে বাতি জ্বালালেন। এটা বুঝা গেল ওই কাজের জন্য এমনি না, আর বাংলাদেশে দেখছেন কি অবস্থা, অতীত দুর্গা আর দুর্গা, দুর্গা দুর্গা সমান বুঝছেন কথাটা? ওই হুকারকে বাদ দিয়ে, হুকার বাদ দিয়ে দুর্গা সাহায্য দু, ওই দুর্গা গেলে যেরকম করে এখানে ওই রকম করে দেখবেন শাহজালালের দরগা অথবা চট্টগ্রাম যান বিভিন্ন জায়গায় কথিত বায়াজিদ বোস্তামি আর কি কে হাদা, আবার সাত মাজার কত মাজার রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে কলিতে গলিতে, এক একটা শহরে দেখবেন মেইন মেইন রোডের পাশে এইসব কথিত দরগা আর মাজার মেইন রোডের পাশে, ঠিক না? আর এটা হচ্ছে পেট পড়ার মাধ্যম, ওখানে গেলে এরকম করে এরকম আর দিয়ে যায় দশ টাকা পাঁচ টাকা। আচ্ছা আপনি যে এই পয়সাগুলি দিলেন কাকে দিলেন? শাহজালালকে? শাহজালাল কয় টাকা খাচ্ছে? সাপোনা, আপনারা শুনেছেন তো সাপোনা না শুনেননি? বাংলাদেশের আলম কেন্দ্রই দুইটা, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে ঠান্ডা, বলছে কি একটা গরম আর একটা ঠান্ডা, সাবান নাকি গরম? কোনদিন আমি দুই মনে দেখলাম না গরম, আমি তো সিলেটের মানুষ দেখলাম না গরম। আচ্ছা ওখানে আমি শাহজালাল কবরে যত বন্ড আর মাতাল আর মস্তা গাজাকু গাজাকু সব ওখানে মরল, সিরকের দেখবেন না দূর দূর থেকে লোকজন আসে ওখানে এসে মান্নত করে আসে, এগুলো সব সিরকের অন্তর্ভুক্ত। সবাই বলি আমাদের আবিদা ঠিক হয়েছে তো, আবার চলে যাবেন না। কোন কোন লোক তো আমাকে এখানে জিজ্ঞেস করেছে ফতোয়া, আমার মা বলেছেন যদি আমার বাচ্চাটা সৌদিতে যেতে পারে তাহলে প্রথম যে বেতন পাবে তাই আমি বাবার মা জায়গা দিব, নাউজুবিল্লাহ। এরকম একজন দুইজন আমাকে একাধিক অনেকে আমাকে ফতোয়া যে জিজ্ঞেস করেছে, তো বলেন তো মাজারের উদ্দেশ্যে নজর মানা যায় না যায়? শিরকের অন্তর্গত কিনা? শিরক ছোট শিরক নয় বড় শিরক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। আপনি বলুন আমার সলাত, আমার ইবাদত, যাবতীয় ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সঙ্গে রব্বুল আলামিনের জন্য, তাই অন্য কোন আল্লাহ ছাড়া অন্যের নামে নজর নিয়াত পেশ করা এগুলো সব শিরক, অথবা অন্যের উদ্দেশ্যে। অনেকে আছে আবার নাউজুবিল্লাহ দূর দূর থেকে আছে বলে বাবার অতীত বাবার মাজারের পাশে যদি সলাৎ পড়ি তাহলে সলাৎটা কবুল হবে বেশি বলে কি না? আবার কেউ কেউ বলে এখানে যদি শাহজালালের কবরস্থানে যদি দাফন করা হয় তাহলে নাকি গুরুজাও মাফ হয়ে যায়, ওরা শুনেছেন কিনা? না শুধু আমি একাই চিনি, আমি হয়তো বলতাম আপনার সিলেক্ট এই জন্য ম্যাপি ওখানে গুরুজাব হওয়ার সম্ভাবনা আরো বেশি, কারণ ওখানে হচ্ছে সিরিকের আড্ডাখানা আর গেড়াগুড়ের আড্ডাখানা, আল্লাহ নাফরমানের আড্ডাখানা, তাই ওখানে যদি দাফন করা হয় তাহলে গুরাজা বা হওয়ার সম্ভাবনা বেশি। সত্যনা মিথ্যা? কেন ওখানে যাবেন? এই জায়গায় যাবেন না, এখানে এই উদ্দেশ্যে এই মসজিদে গিয়ে সলাতও করবেন না, বরং দূরে থাকবেন, শিরকের আড্ডাখানায় যেতেই নাই। ওয়াল্লাযীনা লা ইশহাদুন রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের গুণ উল্লেখ করেছেন, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, এর আরেকটা ব্যাখ্যা যারা ওসদ কাজে উপস্থিত হয় না, ওসদ কাজের আড্ডাখানায় যায় না। যেমন কিছু মানুষ গান বাদ্যযন্ত্র বাজাচ্ছে এক অনুষ্ঠান করছে, আপনি যদি ভালো মনে হয় যাবেন? উত্তর দিন যাবেন? মদের আড্ডাখানা ওই রাশিয়াতে দেখেছি অনেক কিছুদিন দূর দেখা যায় ওখানে মদ তৈরি করে আর কি করে ওখানে আস্তাগফিরুল্লাহ আলাযীম ওখানে মজুদ লিখে আছে, সরাসরি বাংলাদেশের কথা বলি, তো আপনি যদি ভালো লোক ওখানে যাবেন আমাদের দূরে থাকবেন। আপনি জানেন এই পার্কে নর্মালের অবৈধ মিলন শাখা আল্লাহ নাফরমানি করছে যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। যদি আপনি ভালো হন আপনি ওখানে যাবেন? হ্যাঁ, যদি শক্তি থাকে তাহলে ওগুলো বারণ করার জন্য যেতে পারেন, কিন্তু ওখানে উপস্থিত আপনি কিছুটা আমোদ প্রমোদ করলেন, অথবা কিছু উপভোগ করার জন্য যান, যাই হবে না, আপনিও তাদের মতো একজন হয়ে গেলেন। المرء مع من احب ان لله وان اليه راجعون তাহলে যদি মদের আড্ডায় উপস্থিত হওয়া যায় না হয় বা দুজনের মহফিলে উপস্থিত হওয়া যদি জায়েজ না হয়, জুয়ার আড্ডায় উপস্থিত হওয়া যদি জায়েজ না হয়, তাহলে যেখানে শিরকের আড্ডায় ওখানে উপস্থিত হওয়া কি জায়েজ হবে? স্পষ্ট কিনা? আর কি বলবো, শিরিক বড় গুণা, মানা মদ খাওয়া বড় গুণা, উভয়টাই বড় গুণা, কিন্তু এই দুইয়ের মধ্যে সবচেয়ে বড় গুণগুণটা জিনা বিবিচার যত রকমের গুণা রয়েছে সব গুণার মধ্যে সবচেয়ে বড় গুণগুণটা সন্দেহ আছে? ওগুলোতে যাও না, আর এখানে শিরিক হচ্ছে তো গু হওয়া, আর যাও না, তোবা কর, নাস্তাগফিরুল্লাহ তুবিলি, নাস্তাগফিরুল্লাহ তুবিলি, গেছি আর কেমন। আচ্ছা, আমি বললাম, আপনি হয়তো বলছেন বাবা সাজালার কথা বললাম, নাউযুবিল্লাহ মিন যালিক, আপনার আশপাশে কত কথিত মজার বাজার রয়েছে, ভেঙ্কাসা ভেঙ্কাসা টাকা ঈশা ভৈশা কত একসা, ওগুলো তো যাবে ঈশা ঈশা একটার কাছেও যাবে না, কাজই যেতে নাই, ওদের থেকে দূরে থাকবে, কারণ হচ্ছে অসৎ, অসৎ অসৎ লোকের কাছে অসৎ স্থানে যাওয়া সহি না, কারণ আপনি আজকে গেলেন আগে যেরকম আপনি ভয় করতেন এরকম ভয়ের মাত্রাটা একটু কমে গেল, আরেকদিন গেলেন আর একটু কমে, আমি একটু শুরু করে দিই, ঠিক না? ঠিক, তাই এদের কাছেই যেতে নাকি আল্লাহ আমাদের হেদায়ত দিন, গুজার তৌফিক দান। তো এই আলোচনা আসলো এখান থেকে, দাফন কার্য বা দাফন করার জন্য রাত্রে বিশেষ প্রয়োজনে, আবার বলেছি আগে যে বিশেষ প্রয়োজনে যদি রাত্রে দাফন করতে হয় তাহলে ওই সময় লাইট জ্বালাবার প্রয়োজন, তাহলে লাইট জ্বালাবে, বুঝতে পারছেন এই উদ্দেশ্যে, কিন্তু আমার বাদ বাকি প্রজ্বলিত করবে না সবসময় 24 hours লাটি লাইট জ্বালানো থাকলে এটা কখনো জায়েজ না। আবার ওখানে ওই কবরকে লোক আসা যাওয়ার মাধ্যম বানিয়ে দেয়া সবসময় কবরস্থান কথিত দরগা, এটা কি না? জায়েজ না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نهى النبي صلى الله عليه وسلم أن يجسس القبر وأن يبنى عليه وأن يقعد عليه وأن يكتب عليه. محمد صلى الله عليه وسلم قبريت سنكم قلت لني ست قرشم أجل زمانا سنكم هم تقلص طرب لسر ولشب إرند البكتة أجل تاين سويت قرى نشت قرشم حرام أجل قبريت كتو نرمان قلت لني ست قرشم তাহলে দেখেন আমাদের দেশে ওই কথিত মাজার গুলি দেখছেন কিরকম থাক থাক থাক গিয়া এরকম, আবার ওই করার গেলাপ চড়ায়, আবার কিছুক্ষণ পরপর হাঁদা প্রত্যেক জিনিসে হাঁদা গোলাপ গোলাপ জন্য ছাড়ে কে দেখি না ছাড়ে কিনা কি যে মনে করে, আবার কি বলবো, হয়তো সেদিন আমাকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন, বলছেন আমরা তো এখন বুঝতে পারছি এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত, কিন্তু আগে তো বুঝতাম না, তো আমি হুজুরদের সাথে গেছি শাহজালালের কাছে, তার ভালো করে জানি না, সে সিলেটি লোক না বাইরের, কারণ সিলেটের আঞ্চলিক লোকের নাকি এত এত ভক্তি করে না নিয়মিত সবাই আস্তা অবলম্বন, আমার জানা মতে ওই কিছু ভণ্ড ভণ্ড আছে ওরা ওগুলো জিয়ে রাখার জন্য পয়সা কামাই করার জন্য রেখে করছে আর কি, আসলে আঞ্চলিক লোকজন কেমন না, গিয়েছে লোক বলছে আমি তাদের সাথে গেছি, তো আমি তো এমনি গেছি, তখন দেখলাম আমাদের হুজুররা আহমদুল্লাহ ইমদানি সে উল্লেখ করছে হোয়াটসঅ্যাপে যে কেউ কেউ কবরকে সামনে রেখে সেজদায় পড়ে গেছে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ কেউ সেজদায় পড়েনি কিন্তু সালাত পড়েছে, কবরকে সামনে রেখে নাকি সালাত পড়েছে, পরন্তু এটা সিরকি না, সেজা পড়া যাওয়া সিরকি না। আমার কোন এক ব্যক্তি আত্মীয়, তিনি অথবা সে আরো কয়েকজন তারা গেল ভারতের কোন এক প্রসিদ্ধ মাদ্রাসায়। ওখানে যাওয়ার পরে ওরা কিন্তু বিশ্বাস করে কবরে সেজদা করা যায় না শিরক। ওখানে গেল তার সাথে যিনি বড় বুঝু ছিলেন উনি ওই কবর দেখে নাকি তিনি সরাসরি সেজদায় পড়ে গেছেন। ও বলে এটা কি করলেন আপনি হুজুর, এটা কি করলেন, কথা বলিস না, দেখুন তো কিরকম মহব্বত তার বিশ্বাস শিরক। কিন্তু ওখানে গিয়ে বাবার মাজারে গিয়ে পড়ে গেছে, এরকম মহব্বত ঠিক না। মহব্বতকে নিয়ন্ত্রণ রাখতে হবে, আর এই সব মহব্বতের কারণে মানুষ শিরকে লিপ্ত হয়, কুকাজে লিপ্ত হয়। ভালোবাসা কথিত ভালোবাসা একটু ঠিক না, শিরকে এই ভালোবাসা, যে ভালোবাসার কারণে আপনি শিরকে লিপ্ত হয়ে যান, এটা তো আরো ঠিক না। ঠিক ইন্না লিল্লাহ সেজদা, কবরের সামনে সেজদা। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বলা হল ইয়া রাসূলুল্লাহ আমরা অমুক অমুক জায়গায় গেছি দেখলাম তারা তাদের সম্রাটের সামনে সেজদা করে, তো আমরা কি আপনার উদ্দেশ্যে সেজদা করতে পারি না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সেজদা একমাত্র রব্বুল আলামিনের জন্য, এই সেজদা আর কারো জন্য জায়েজ না। কথা বলছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার নির্দেশ দিতাম তাহলে নারীকে নির্দেশ দিতাম সে যেন তার স্বামীর সামনে সেজদা করে, কিন্তু এই সেজদা আল্লাহ ছাড়া আর কারোর জন্য জায়েজ না। এই হাদিস আপনারা শুনেনি আগে, অনেক শুনেছেন, আর হাদিসটি সহিহ। এই সেজদা খবরদার মাথার মতো কোন সৃষ্টির সামনে করবেন না, এমনকি সালাম করতে সময় অনেকে দেখবেন ভক্তি নিবেদন করে এরকম করবে না, দেখেছেন এরকম করে সারা কারোর সামনে মাথা ঝুঁকাবেন, যার সামনে মাথা ঝুঁকাবেন তিনি হচ্ছেন একমাত্র আলামিন। আপনাদের আলাদা কি আছে, আপনারা প্রকৃত মুসলিম ইনশাআল্লাহ। আর যদি বড় হুজুরকে দেখলে হ্যাঁ রতুল আল্লাহ আসবে এরকম না করলে খুশি হয় না, কোন কোন এরকম আছে সাহেব কুল্লা জানেন তো সাহেব কুল্লা এরকম, আবার ওখানে ঝুঁকি ঝুঁকি আসে এরকম বাবা বাবা কেউ কেউ এরকম মুখ লাগিয়েছে ইয়ে করে ওই চুমু খায় বা আর কিছু খায় আস্ত আস্তে এই মাথা অন্য কোন সৃষ্টির সামনে, কোন সৃষ্টির সামনে অন্য কোন যে কোন সৃষ্টির সামনে এই মাথা নত করা জায়েজ না। এই মাথা নত করবেন একমাত্র রব্বুল আলামিনের সামনে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি আল্লাহর উদ্দেশ্যে সেজদা করো তাহলে রব্বুল আলামিন এর পরিবর্তে তোমার একটি গুনাহ মাফ করবেন আর তোমার একটি পদমর্যাদা বৃদ্ধি করে দেবেন, এই সওয়াব আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, কিন্তু বাবার সামনে না, দাদার সামনে না, অমুক পীর আর অমুক পীরের সামনে না, এই সেজদা নির্দিষ্ট করবেন একমাত্র রব্বুল আলামিনের জন্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আচ্ছা কবর ওয়াজিব হলো কবর প্রশস্ত করা, সুন্দর করা, কবর গভীর করা, এটা আমাদের দেশে সাধারণত করে লোকজন। কিন্তু এক্ষেত্রে যেমন এত হাত করতে হবে এটা কোনো প্রমাণ নয়, তুমি যেটা লোকজন মনে করে সহ কবির গভীর করা এটা এসছে হাদিসে। এক্ষেত্রে তিনি শেখ হাফিজুল আলবানী দুটি হাদিস এখানে উল্লেখ করেছেন, এক বলছেন আন হিশাম ইবনে আমির قال لما كان يوم احد اصيب من اصيب من المسلمين واصاب الناس جراحات فقلنا يا رسول الله الحفر علينا لكل انسان شديد فكيف تأمرنا؟ فقال احفروا وأوسروا وأعمقوا وأحسنوا وادفنوا الاثنين والثلاثة في القبر وقدموا أكثرهم قرآنا. قال فكان أبي ثالث ثلاثة وكان أكثرهم قرآنا فقدم. هشام حديث أبو داود نسائي كبني ثلاثة إمام تبني بولك حديثا حسن صحيح. هشام بن عامر ولم لما كان يوم أحد أصيب من أصيب من المسلمين ووجب جد الدين مسلمان دير مدتك جرى আক্রান্ত হওয়ার জন্য তারা আক্রান্ত হলেন, অর্থাৎ কেউ কেউ হয়তো শহীদ হয়েছেন আর কেউ কেউ হয়তো জখম হয়েছেন। যেহেতু পরে উল্লেখ অসমনাস বিবাহ উদ্দেশ্য তার কিছু মুসলমান যাদের ভাগ্য ছিল শহীদ হওয়ার তারা শহীদ হলেন। উহুদের যুদ্ধে কতজন সাহাবা শহীদ হয়েছেন কে কে জানেন? হাত দিলেন বলবেন না, দেখছেন এত মানুষ তবু কয়েকজন একজন জানে, তাইলে আমাদের ত্রুটি কিনা এগুলো জানা দরকার কেন? সুবহানাল্লাহ, এদিক থেকে কে হাত তুললেন? কতজন সাহাবা? সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন, তাই না? এদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি ছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। এর পূর্বে আলোচনা গেছিল, আমার নবী বলেছেন সাইয়্যিদুস শুহাদা হামজা, শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা হামজা, তাকে ওখানেই দাফন করা হয়েছে। তো বলছেন হিশাম বিন আমের, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ আল হাকু আলাইনা লিকুল্লি ইনসানিন শরীক, প্রতি ব্যক্তির জন্য আলাদা করে কবর খোদা এটা আমাদের জন্য কঠিন, অতএব ফাকাইফা তা'মুরুনা, আপনি আমাকে কি নির্দেশ দিবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহফিরু, কবর খোদাই করো, ওয়া আওসিউ, প্রশস্ত করো, ওয়া আ'মিকু, আর গভীর করো, এবং সুন্দর কবর দুইজন তিনজন করে একে কবরে দাফন করো, আর কি করো? ওয়াকদিমু আকসারাহুম কুরআনান, এদের মধ্য থেকে যিনি বেশি কোরআন জানেন ওকে আগে রাখো। সুবহানাল্লাহ, আপনি কি বলেন, কোরআন পড়বেন না পড়বেন না? হায় রে কত মুসলমান, আমি আমার দেশের কথা বলি, অন্য দেশে বললে কি লাগে? আলহামদুলিল্লাহ ঠিক নাই, আত্তাহিয়াত ঠিক নাই, কোরআনটা পড়তে জানে না, সারা জিন্দগি চলে চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, সুরিয়া গুরু সিয়া গুরু সাল্লাহ কালামটা শিখে না, সলাতের জরুরি দোয়াগুলি ওগুলো শিখছে না, কোরআন পড়া জানে না, সলাত বা যেসব দোয়া জরুরি ওগুলি জানে না, জানাজার সলাত পড়বে কিরকম তাও জানে না, সত্য না মিথ্যা? জানাজার সলাতের দোয়া জানে না, এটা আমাদের ত্রুটি কিনা ভাই? কি বলবেন? তাই যারা কোরআন পড়তে জানেন না, বলবো তো সবসময় বলি কোরআন শিখবেন না, কোনো শিখবেন একটু হাত তুলে পড়েন, আমাদের সকলকে তৌফিক দান, হাত তুলে না লোককে বলো একটু সময় বের করো, তোমাকে ধাক্কা দিয়ে আসতে হবে, তুমি তোমার নিজের হাতে হয়ে আসো। আপনি যদি দুনিয়া টিউটি দেখেন ওখানে গেলে বাইরা, তো আপনাকে আর ভরতে হবে না, আগে ওকেই যাবেন আপনি, বলেন তো বলতে হয় না আগেই দুনিয়া কমাই করার জন্য আগে ওখানে বলতে হয় না, যাওয়া ওখানে গিয়ে যদি ধরা পড়ে তবু ধরা পড়ে অসুবিধা নেই, কিন্তু দুনিয়া কমাই করার জন্য যাচ্ছি। এই যে কিছুদিন আগে একসাথে ভালো ধরা পড়লো দেখলেন না, বলছে ওখানে যাবো ধরা পড়েছে, আর কোরআন শেখার জন্য আধা ঘন্টা দশ মিনিট 15 মিনিট, আমরা তো বলি 10 মিনিট পড়ে যাবো, কিন্তু নিয়মিত নিয়মিত পড়ো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আহাব্বুল আমালি আদওয়ামুহা ইলা ওয়া ইন আহাব, আহাব্বুল আমালি ইলা আল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে আমল নিয়মিত করা হয়, তাই ওই আমল কমই হোক না কেন। তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাব, কোরআন শিখার জন্য বা কোরআন পড়ার জন্য মসজিদে যাবেন, কোরআন পড়ার জন্য সেন্টারে আসবেন, যেসব হালাকাত রয়েছে ওগুলোতে অংশগ্রহণ করুন, আপনাদের নিজেদেরই ভাই। কেন এরকম খালি বসে থাকবেন? বলেন তো শুধু ফুলুস আর ফুলুস, বলেন তো আপনার ফুলুস আপনার সাথে যাবে, কোরআন আপনার সাথে যাবে, কোরআন যাবে কিনা? আমি বলি আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কোরআন فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, কারণ এই কোরআন যারা কোরআন পাঠ করবে এবং যে আমল করবে তাদের জন্য এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমরা এতগুলি শুনে তবু কেন পিছনে? মুসলমানের জন্য নিয়মিত উচিত হলো দৈনিক কিছু কোরআন আসে আলাদা করে পাঠ করবে, প্রত্যেক কোরআন প্রত্যেক মুসলিম দৈনিক এক কোরআন পড়বে, বুঝতে পারছি? আরো 40 দিনে এক খতম শেষ করবো, এরকম ধারাবাহিক। কিন্তু আপনি কোরআন পড়তেই জানেন না, উলাউল করবেন নাস নাই, তো কোরআন খতম করবেন কেন? তাই কোরআন শিখার জন্য যেসব বন্দোবস্ত আয়োজন রয়েছে এখানে ওগুলোতে অংশ করা জরুরি কিনা দেখবেন, যদি চেষ্টা হয় আল্লাহ সময়ের মধ্যে বরকত দিবে, যদি চেষ্টা হয় আল্লাহ আপনাকে কোরআন শিখার তৌফিক দিবে। যারা আসছে ওরা কিন্তু পাচ্ছে, তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো আসুন কোরআন শিখুন। আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে কবর খুদাই করো, প্রশস্ত করো একটু বড় করে, আর গভীর ভাবে করো, সুন্দর করে কবর খুদাই করো, আর দুইজন তিনজন তিনজন করে দাফন করো, আর এদের মধ্যে থেকে যিনি বেশি কোরআন জানেন তাকে প্রথমে মানে কিবলামুখী করে রাখো, বলো সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, যারা কোরআন পড়তে জানে মসজিদে অথবা যে কোনো জায়গায় সলাত কয়েকজন লোক, আপনি আগে করবেন কাকে? যে হাজির কোরআন তাকে আগে দিবেন, না যে আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ কোন রকম কোন রকম আগে আগে দিবেন, বলেন কাকে আগে দিবেন? বুঝেন তো? এটা আবার অনেক সময় দেখা যায় ও হয়তো বেশ কিছু জানে না কিন্তু এমনি দেখতে দেখতে মাশাআল্লাহ মাথায় টুপি পরনে পাঞ্জাবি, হ্যাঁ আর এরকম আব্বা জুব্বা সুন্দর দাঁড়িয়ে লম্বা, মানুষ ও জানে না, লোকজন তো জানে না তার কোরআন আছে কিনা, কিন্তু মানুষ বলে এরকম লোক অবশ্যই কোরআন জানে, একটা ধারণা করে। তাহলে বুঝে গেল এটাও জরুরি আর এর সাথে সাথে কোরআন শিখাও জরুরি। ইমাম নাই তুমি ইমাম, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইমামতি করবে বেশি কোরআন জানে, একটা ছেলে 10 বছরের হয় 8 বছরের নামাজ তরিকা জানে মজবুত, ওরা বলছেন এর পূর্বে আলোচনা গেছে আজকে ওই প্রাসঙ্গিক আলোচনা আসছে, হাফেজুল কোরআন সালাতের তরিকা জানে, বয়স কত? 8 বছর, আর বাকি আপনারা কোন রকম কোন মাত্রা দিলেন বুঝলি কাকে দিবেন? ওই হাফিজুল কোরআনকে দিবেন, বুঝতে পারছেন? ওই যে সাহাবীর কথা আপনারা শুনেছেন, তিনি বলেন কি আমার বয়স তখন 6 বা 7 বছর বয়স ছিল, আমার আব্বা ইসলাম কবুল করে আসছেন, আমার এলাকার লোকজন ইসলাম কবুল করলো, হ্যাঁ এবারে তো মুসলিম ইমাম নামাজ পড়বে, তো তারা বললেন বললেন দেখো তো আমাদের মধ্যে থেকে কে বেশি কোরআন জানে, ওই 6-7 বছরের বাচ্চা, তিনি বললেন সবাই দেখলেন ওরে টাকা দাগি করিয়ে ওরে দেখলেন আমি সবচেয়ে বেশি কোরআন জানি, বললেন সুবহানাল্লাহ, 6-7 বছরের বাচ্চা, ওরে বললেন খালাস এই বাচ্চাই হবে আমাদের ইমাম, সুবহানাল্লাহ। তাই আপনি নিজে কোরআন শিখুন, আপনি লজ্জা করতে নাই, বলবেন আমি এখানে কি আলিফ বা কিরকম পড়ি, কায়দা কিরকম পড়ি, আমাদের এই সেন্টারে আমারই কোচুর ছাত্র 60 বছরের অধিক বয়স হওয়ার পরেও তারা ইনশাআল্লাহ কোরআন শিখেছে, এরকম নজির হয় তখন নিজে সচক্ষে দেখেছে, দেখছেন কিনা? একজন দুইজন না অনেক। আমি আপনাদের সকলকে আহ্বান জানাই কোরআন শিখুন, নিজের বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, কোরআন আপনি ভার্সিটিতে স্কুল কলেজে কোনো অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে দিন শিখাবেন আর দিন আগে শিখাবেন, বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। আমিন। এইগুলো ওহিদ উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের ক্ষেত্রে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খোদাই করার ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন তা আর যেহেতু এখন সময় শেষ হয়ে গেছে আমি আলোচনা এখন শেষ করলাম, পরবর্তীতে আলোচনা আসছে, সব প্রত্যেকটি আলোচনাই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? একটু আগে ভাগে আপনাদের ফায়দা হচ্ছে কিনা? না হবে না ইনশাআল্লাহ, আমার নিজেরই ফায়দা হচ্ছে। আমি জানলে কি হয়তো যখন আপনাদের সামনে দশ পেশ করি আরো যাচাই বাছাই করে আসি, হ্যাঁ কিতাব পড়ি তারপর দশ পেশ করি, আমি নিজে উপকৃত হচ্ছি, আপনারা কেন উপকৃত হবেন না? আসবেন, লোকজনকে আরো নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ফিল লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিআল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لي معفو امين আমাদের মাওয়াদেরকে মাফ করো আমিন দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আমিন আল্লাহুম্মা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো আমিন আখিরাতে কল্যাণ দান করো আমিন জাহান্নামের আযাব থেকে নিজাত দাও আমিন কবরের আযাব থেকে নিজাত দাও আমিন ইয়া রব তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো আমিন জাহান্নাম থেকে নিজাত দাও মাওলা আমিন আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের মাওয়াদেরকে মাফ করো রব্বি ইরহামহুম রব্বানা ইরহামহুম কামা রব্বাউনা সিগারা হে আল্লাহ আমাদের মা বাবা যেভাবে বাল্যকালে আমাদের উপর রহম করেছেন ওইভাবে তুমি তাদের উপর রহম করো। আমিন। আল্লাহ আমাদের মা বাবাদের মধ্যে থেকে যারা জীবিত আছেন তাদেরকে হায়াত তৈয়বা দাও। আমিন। যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। মাওলানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া সামিআ দুআ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আমিন। মুসলমানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন গঠন করার তৌফিক দাও। আমিন। জীবন যাপন করার তৌফিক দাও। আমিন। যাবতীয় আমল কোরআন সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করো। আল্লাহ মজলুম মুসলমানদেরকে উদ্ধার করো। আল্লাহ মজলুমদেরকে উদ্ধার করো। জালিমদেরকে হেদায়েত দাও না, এটা পকড়াও করো। আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, আমাদের দেশের হেফাজত করো। আল্লাহ মুসলিম সরকারগুলিকে হেদায়েত দাও এবং তোমার আইন যেন তারা জারি করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما تنفعنا به وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين